আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মত নীরব হে সবার দিঠি এড়ায় এলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মত নীরব হে সবার দিঠি এড়ায় এলে শ্রাবণ ঘন গহন মোহে প্রভাতাজি মুদেছে আঁখে বাতাস বৃথা যেতেছে ডাকে নীলাজ নীল আকাশ ঢাকে নিবিড় মেঘ কে দিল মেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মত নীরব হে সবার দিঠি এড়ায় এলে শ্রাবণ ঘন গহন মোহে জনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের উপরে জনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের উপরে হে আকাশ হে প্রিয়তম রয়েছে খোলা ঘর মম হে আকাশ হে প্রিয়তম রয়েছে খোলা ঘর মম সম্মুখ দিয়ে স্বপন সম জীবন মরে হেলায় ঠেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মত নীরব হে সবার দিঠি এড়ায় এলে শ্রাবণ ঘন গহন মোহে।